ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم من توسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد أو كما قال عليه الصلاة والسلام হযরত উলামায়ে কেরাম, মুহতারাম হাজিরিন, আপনারা জেনে থাকেন অদ্যকার এই মুবারক সমাবেশ, এই সম্মেলন সুন্নতে রাসুল সম্মেলন নামে আয়োজিত। তাই সুন্নতে রাসুল অর্থ হল রাসুলের সুন্নত। রাসুলের সুন্নত কথাটা এই সম্মেলনে আমাদেরকে খুব পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে বুঝে নেওয়া দরকার যে রাসুলের সুন্নত বলতে কি বোঝায়। হাদিস শরীফে রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে যুগে আমার উম্মতেরা আমার সুন্নত থেকে দূরে সরে যাবে, সেই যুগে যারাই আমার সুন্নতে অটল থাকবে তারা একশত শহীদের স্বর হবে। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করল সেই আমাকে মহব্বত করল, আর যে আমাকে মহব্বত করল সে আমার সাথে জান্নাতে যাবে। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নত ছেড়ে দিল, আমার সুন্নত থেকে বিমুখ হয়ে গেল, আমার সুন্নত থেকে দূরে সরে গেল, সেই ব্যক্তি আমার লোক নয়। এই সমস্ত হাদিসের মর্ম বোঝার জন্য আমাদের সুন্নতে রাসুল বা রসুলের সুন্নত বলতে কি বোঝায় তা সুস্পষ্টভাবে বোঝা দরকার। রাসুলের সুন্নত কথাটা সর্বমোট তিনটা অর্থে ব্যবহৃত হয়। রাসুলের সুন্নত কথার অর্থ তিনটা। এক নম্বর, রাসুলের সুন্নত অর্থ রাসুলের হাদিস। দুই নম্বর, রাসুলের সুন্নত অর্থ রাসুলের ওই আমল, যে আমলের গুরুত্ব ফরজ ওয়াজিবের চেয়ে কম এবং নফল মুস্তাহাবের চেয়ে বেশি। তিন নম্বর রাসুলের সুন্নত অর্থ রাসুলের শিক্ষা দেওয়ার নিয়ম পদ্ধতি বা রাসুলের তরিকা। কথাগুলি ধারাবাহিকভাবে বোঝার সাথে আলোচনার শুরুতেই আমরা স্মরণ রাখি রাসুলের সুন্নত কথার অর্থ তিনটা। এক নম্বর রাসুলের সুন্নত অর্থ রাসুলের হাদিস, দুই নম্বর রাসুলের সুন্নত অর্থ রাসুলের আমল, তিন নম্বর রাসুলের সুন্নত অর্থ রাসুলের তরিকা। রাসুলের হাদিস, রাসুলের আমল, রাসুলের তরিকা, এর প্রত্যেকটা অর্থই বিরাট আলোচনা সাপেক্ষ, বিরাট ব্যাখ্যা সাপেক্ষ। রাসুলের হাদিস বলতে কি বোঝায়? হাদিস উম্মতের কোন কাজে লাগে। রাসুলের আমল বলতে কি বোঝায়? রাসুলের আমল উম্মতের কোন কাজে লাগবে। রাসুলের তরিকা বলতে কি বোঝায়? রাসুলের তরিকা উম্মতের দরকার কি? এই প্রত্যেকটা বিষয় সুন্নতে রাসুলের তিনটা অর্থের প্রতিটি অর্থ নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া দরকার। আজকে আমি শুধু প্রথম অর্থটা নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আগামীকাল পর্যন্ত অতি সংক্ষেপে হলেও রাসুলের সুন্নত কথার এই তিনটা অর্থের ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইসলামী শরীয়তের সর্বমোট দলিল হল চারটা। চার দলিল দ্বারা ইসলামের বিধিবিধান প্রমাণিত হয়। ইসলামের কোন বিধান প্রমাণ হওয়ার জন্য চার দলিল ছাড়া পঞ্চম কোন দলিল নাই। এই চার দলিল হল যথাক্রমে আল্লাহ কিতাব কুরআন, দ্বিতীয় দলিল রাসুলের সুন্নত রাসুলের হাদিস, তৃতীয় দলিল উম্মতের ইজমা উম্মতের ঐক্যমত, চতুর্থ দলিল মুজতাহিদগণের কিয়াস মুজতাহিদগণের গবেষণালব্ধ ফলাফল। সংক্ষেপে আমরা মনে রাখি ইসলামের কোন বিধান প্রমাণ হওয়ার জন্য হয়তো কোরআনের আয়াতের দ্বারা প্রমাণিত হবে, আর না হয় রাসুলের হাদিসের দ্বারা প্রমাণিত হবে, আর না হয় উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের দ্বারা প্রমাণিত হবে, আর না হয় মুজতাহিদগণের কিয়াসের দ্বারা প্রমাণিত হবে। কুরআন হাদিস ইজমা কিয়াস কথাগুলি যারা জানে না যে ইসলামী কোন বিধান প্রমাণ হওয়ার জন্য চার দলিলের কোন একটা দলিল দ্বারা প্রমাণ হতে হবে, এই কথাগুলিও যারা জানে না এদের অনেকেই আজকাল দেখতে পাওয়া যায় তারা কথায় কথায় হাদিস দ্বারা দলিল দেওয়ার চেষ্টা করে। হাদিস তো পড়েই নাই, বুঝবে এদের কথা। কোন একটা চটি বইয়ে কোন একটা হাদিস লেখা ছিল, ওইটা মুখস্থ করে নিয়েছে। হাদিস একটা হল ইলমুল হাদিস আর একটা হল ফাতহুল হাদিস, একটা হল হাদিস জানা আর একটা হল হাদিস বুঝা। হাদিস জানা আর হাদিস বুঝা এক কথা নয়। যেমন ধরুন একটা হাদিস আছে, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা একটা হাদিস। এর অর্থ হল এলেম শিক্ষা করা সমস্ত মুসলমানদের জন্য ফরজ। কতটুকু এলেম শিক্ষা করা ফরজ কতজন মুসলমানের জন্য, এই কথার উল্লেখ এই হাদিসে নাই। কিন্তু হাদিস বুঝলে পরিষ্কার হয়ে যাবে যে কতটুকু এলেম শিক্ষা কতটুকু কতজন মুসলমানের জন্য ফরজ। সুতরাং পরিষ্কার হয়ে গেল হাদিস জানা আর হাদিস বোঝা এক কথা নয়। হাদিস বোঝানোর পরের কথা হাদিস জানার জন্য, হাদিস জানার জন্য যথেষ্ট পরিমাণ লেখাপড়া করতে হয়। নাম ইলমুন নহু, বাক্য বিন্যাস। আরেক অংশের নাম ইলমুন বালাগাত, অলঙ্কার শাস্ত্র। এই তিন প্রকারের আরবি ব্যাকরণ এবং আরবি সাহিত্য যারা যথারীতি উস্তাদগণের কাছে লেখাপড়া করে শিখে না, এদের পক্ষে হাদিস বুঝানোর কথা হাদিস জানা অসম্ভব হয় না। তাই কথায় কথায় হাদিস পড়েনি, শিখেনি, জানে না, বুঝে না, কথায় কথায় বলে হাদিসে আছে। হাদিস পাইল কোথায়? একটা লিফলেটে পাইছিল একটা হাদিস, একটা বিজ্ঞাপনে পাইছিল একটা হাদিস। এইভাবে হাদিস দিয়া দলিল হয় না। হাদিস বহু রকমের হাদিস আছে। হযরত মদনী সাহেব জামাত দরাকাতুহুম বলে গেছেন, নামাজের নিয়ম করার সময় হাত তোলার হাদিস আছে, রুকুতে যাওয়ার সময় হাত তোলার হাদিস আছে, রুকুত থেকে উঠার পরে হাত তোলার হাদিস আছে, সেজদায় যাওয়ার সময় হাত তোলার হাদিস আছে, সেজদা থেকে উঠার পরে হাত তোলার হাদিস আছে। যারা বলে হাদিসে পাইছি এই জন্য আমল করি, তারা রুকুতে যাওয়ার সময় আর রুকুত থেকে ফেরার পরে হাত তুলে, সেজদায় যাওয়ার সময় সেজদার থেকে উঠার পরে হাত তুলে না। তুমি এক হাদিস মানলা আর এক হাদিস মানলা না কেন? কাজেই হাদিস জানা, হাদিস মানা, হাদিস বোঝা, এইগুলি যারা আরবি ভাষা শিখেনি, যারা উস্তাদের কাছে কোরআন হাদিস যথারীতি লেখাপড়া করেনি, যারা শিখেনি, তাদের পক্ষে সম্ভব নয়। তাদের জন্য যারা হাদিস জানেন, যারা হাদিস বুঝেন, যারা হাদিসের মর্ম বুঝেন, তারা হাদিসের যে মর্ম ব্যক্ত করেছেন সেই মর্ম পালন করা ছাড়া, তাদের কাছে জিজ্ঞেস করে করে হাদিসের মর্ম পালন করা ছাড়া বিকল্প কোনো পথ নাই। এবারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, ফাসআলু আহলাল যিকর ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যারা জানো না তারা যারা জানে তাদেরকে অনুসরণ করে চলো, যারা জানে তারা বলে দেবে এই আয়াতের কি মর্ম, যারা জানে তারা বলে দিবে এই হাদিসের কি মর্ম। তাই নিজে নিজে কোরআন পড়ে যেমন কোরআন শিক্ষা করা যায় না, তেমনি ভাবে নিজে নিজে হাদিস পড়ে হাদিস শিক্ষা করা যায় না। অতি সহজ উদাহরণ, লাইব্রেরির থেকে মেডিকেল কলেজের পাঠ্য বই কিনে নিয়ে ঘরে বসে পড়ে পড়ে কেউ ডাক্তার হয়ে শেষ পর্যন্ত না? যথারীতি মেডিকেল কলেজে ভর্তি হয়ে শিক্ষকের কাছে লেখাপড়া শিখতে হয়, যেমনভাবে মেডিকেল কলেজের পাঠ্য বই লাইব্রেরির থেকে কিনে নিয়ে নিজে নিজে পড়লে ডাক্তার হওয়া যায় না, তেমনিভাবে লাইব্রেরির থেকে কিনে নিয়ে কোরআনের ট্রান্সলেশন এবং হাদিসের ট্রান্সলেশন কিনে নিয়ে ঘরে বসে নিজে নিজে পড়ে দিলেই আলেম হওয়া যায় না। এই জন্য আলেম হওয়া এক জিনিস, আর কোন একটা হাদিস কোথার থেকে জেনে নেওয়া সেটা ভিন্ন জিনিস। হাদিস জানা আর হাদিস বোঝা এক জিনিস নয়, একটা হলো হাদিস জানা আর একটা হলো হাদিস বোঝা। আমাদের কথাগুলি ধারাবাহিক বোঝার জন্য স্মরণ রাখা দরকার, ইসলামী শরীয়তে কোন কিছু প্রমাণ হওয়ার জন্য, কোন কাজ ইসলামের বিধান সম্মত হওয়ার জন্য হয়তো কোরআনের আয়াতের দলিল দ্বারা প্রমাণিত হতে হবে, আর না হয় রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে, আর না হয় উম্মতের ইজমা দ্বারা প্রমাণিত হতে হবে, আর না হয় মুস্তাহিদগণের কিয়াস দ্বারা প্রমাণিত হতে হবে। অনেকে আবার এটাও মানে না, বলে কোরআন মানি হাদিস মানি আর কিছু মানি না, কোরআন মানো হাদিস মানো আর কিছু মানো না। কোরআন যে তোমাকে বলে দিল রসুল মানার জন্য, রাসুল যে বলে দিলেন সাহাবায়ে কেরামকে মানার জন্য, রাসুল যে বলে দিলেন ইজমাকে মানার জন্য, রাসুল যে বলে দিলেন মুস্তাহিদগণের কিয়াস মানার জন্য, রাসুলের বলে দেওয়া কথা তুমি মানলে না রাসুল মানলে কোথায়, রাসুল যদি মানলে না রাসুলের হাদিস মানলে কোথায়। কাজেই কোন কথা কিভাবে মানতে হবে তাও পরিষ্কার ভাবে বোঝা দরকার। হযরত মদনী সাহেব দরাকাতুহুম বলে গেছেন অতি সংক্ষেপে, যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর কাছে সর্বশেষ আসমানি কিতাব কোরআন নাযিল করেছেন। এই কোরআনের বিধান কিয়ামতের আগ পর্যন্ত কখনো অচল হয়ে যাবে না, কিয়ামত পর্যন্ত সচল থাকবে। আর এই কোরআনের বিধানের কিছু ব্যাখ্যা রয়েছে রাসূলের হাদিসে। কোরআনের বর্ণিত সকল বিধানের সকল ব্যাখ্যা রাসূলের হাদিসে নাই। কোরআনের বর্ণিত কিছু বিধানের কিছু ব্যাখ্যা রয়েছে রাসূলের হাদিসে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু বিধানের ব্যাখ্যা করার দায়িত্ব অর্পণ করেছেন সাহাবায়ে কেরামের হাতে। আর কিছু বিধানের ব্যাখ্যা করার দায়িত্ব রাসূল নিজেই অর্পণ করেছেন মুজতাহিদগণের হাতে। মুজতাহিদ কাদেরকে বলা হয়? এই প্রশ্নের জবাবটাও একটু আলোচনা সাপেক্ষ। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন মুজতাহিদ ছিলেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি একজন মুজতাহিদ ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি একজন মুজতাহিদ ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি একজন মুজতাহিদ ছিলেন। মুজতাহিদ কাদেরকে বলে? যারা কোরআনের যত আয়াতের দ্বারা বিধান প্রমাণ হয়, রাসূলের যত হাদিসের দ্বারা বিধান প্রমাণ হয়, সবগুলি আয়াত সবগুলি হাদিস জানে এবং বুঝে, সবগুলি আয়াত সবগুলি হাদিস জানে এবং বুঝে। আগেই বলছি, জানা আর বোঝা এক কথা নয়। আপনারা যারা পাঁচ বেলার নামাজ পড়েন, আপনারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একটা আয়াত আছে, এই আয়াতটা অবশ্যই জানেন, জানেন না? যারা নামাজ পড়েন তারা অবশ্যই জানেন যে কোরআনের একটা আয়াত আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিন্তু বুঝেন কতজন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বুঝেন কতজন? প্রতি হাজারের 999 জন মুসল্লি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম জানে, কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বুঝে না। জানা শুধু শুধু নামাজে কাজে লাগলো, আর না বোঝার কারণে তোমার দ্বারা ইসলামের কোন বিধান, তোমার দ্বারা সরা শরীয়তের কোন বিধানের ব্যাখ্যা রাখা করা যায় না। কাজে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বিধান সুস্পষ্টভাবে কোরআনে বর্ণিত নয়, যে সমস্ত বিধান সুস্পষ্টভাবে হাদিসে বর্ণিত নয়, ওই সমস্ত বিধানের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য সাহাবায়ে কেরামের হাতে দায়িত্ব অর্পণ করেছেন, মুস্তাহিদগণের হাতে দায়িত্ব অর্পণ করেছেন। যারা বলে কোরআন মানি হাদিস মানি আর কিন্তু মানি না, এরা এই সমস্ত কথা জানেও না মানেও না। কোরআনের আয়াতেই এই চারটা জিনিসকে ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করা হয়েছে, রাসূলের হাদিসেই এই চারটা জিনিসকে ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করা হয়েছে। পবিত্র কোরআনের সূরা নিসা এর 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, আল্লাহর হুকুম মানো, আতিউর রাসূল, রাসূলের হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, উলুল আমরের হুকুম মানো, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই যে আয়াত সূরা নিসা 59 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় তফসিরে কবিরে উল্লেখ আছে আতিউল্লাহ বলে আল্লাহ ইসলামী শরীয়তের প্রথম দলিল আল্লাহ কোরআনকে সাব্যস্ত করেছেন, আতিউর রাসূল বলে আল্লাহ ইসলামী শরীয়তের দ্বিতীয় দলিল রাসূলের হাদিসকে সাব্যস্ত করেছেন, ওয়াকুলিল আমরি মিনকুম বলে আল্লাহ ইসলামী শরীয়তের তৃতীয় দলিল উম্মতে ইজমা বা প্রবত্ত সিদ্ধান্তকে সাব্যস্ত করেছেন, বা ইন তানাযাতুম বলে আল্লাহ মুস্তাহিদ ইমামগণের বিশ্লেষণকে ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করেছেন। বুঝে থাকলে বলুন, ইসলামী শরীয়তের দলিল মাত্র দুইটা, কোরআন আর হাদিস, না চারটা। এই চার দলিলের কথাও কোরআনে আছে কি নাই? সুতরাং যারা বলে দুই দলিল মানে চার দলিল মানে না, এরা সূরা নিসা 59 নম্বর আয়াত মানে না। কথা পরিষ্কার হইল কিনা? 59 নম্বর আয়াতে বলে ইসলামী শরীয়তের দলিল চারটা, এরা বলে দুইটা, সুতরাং এরা এই আয়াতের অর্ধেক মানে অর্ধেক মানে না। আল্লাহ ফাকরুল আলামিন একা এসে বলেন, আফাতুমিনুন বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুন বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুন ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি আল্লাহর কিতাবের এক অংশ মানবে, এক অংশ মানবে না? এমন দুষ্টামি যারা করবে, আল্লাহ বলেন আল্লাহ এদেরকে দুইটা শাস্তি দেবেন, একটা দুনিয়ার জীবনের লাঞ্ছনা আর একটা পরকালে জাহান্নামের ভয়ঙ্কর আযাব। সুতরাং কুরআনে আল্লাহ যা কিছু বলেছেন সব কিছুই মানতে হবে। সূরা নিসার 59 নম্বর আয়াতে ইসলামী শরীয়তের দুই দলিল উল্লেখ করেছেন আল্লাহ, না চার দলিল, চার দলিল। আতিউল্লাহ বলে আল্লাহর কুরআনকে ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করেছেন, আতিউর রাসুল বলে রাসুলের হাদিসকে ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করেছেন, উলিল আমরি মিনকুম বলে উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্তকে ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করেছেন, যাকে ইসলামী পরিভাষায় উম্মতের ইজমা বলা হয়, ফাইন তানাযাতুম বলে মুস্তাহিদ ইমামগণের ভিন্ন ভিন্ন ফয়সালা, ভিন্ন ভিন্ন সমাধানকেও ইসলামী শরীয়তের দলিল সাব্যস্ত করেছেন। সুতরাং ইসলামী ইসলামের কোন বিধান প্রমাণ হওয়ার জন্য হয়তো কোরআনের আয়াতের দ্বারা, আয়াতের দ্বারা প্রমাণিত হবে, আর না হয় রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত হবে, আর না হয় উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের দ্বারা, ইজমার দ্বারা সাব্যস্ত হবে, আর না হয় মুস্তাহিদগণের কিয়াসের দ্বারা সাব্যস্ত হবে। তাই আমরা আলোচনা বিস্তারিত শুরু হওয়ার আগেই মনে রাখি যে ইসলামী শরীয়তের মূল দলিল হল চারটা, কুরআন হাদিস ইজমা কিয়াস, কুরআন হাদিস ইজমা কিয়াস। এই প্রসঙ্গে আরো মনে রাখি, কুরআন হল আল্লাহর কিতাবের নাম, হাদিস হল রাসুলের কথা, রাসুলের কাজ, রাসুলের সমর্থনের নাম, ইজমা হল উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের নাম, আর কিয়াস হল মুস্তাহিদ ইমামগণের ভিন্ন ভিন্ন মীমাংসার নাম। যেমন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মীমাংসা দিয়েছেন, মুক্তাদিরা সূরা খেলাফ করবে না, ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহি মীমাংসা দিয়েছেন, মুক্তাদিরা সূরাতুল ফাতিহা পড়বে। বুঝা থাকতে পারো দুই ইমামের একই মীমাংসা না ভিন্ন ভিন্ন মীমাংসা? ভিন্ন ভিন্ন মীমাংসা হয় ইসলামী শরীয়তের দলিল কিনা? কোন সূরার কত নম্বর আয়াতে আছে? সূরা নিসার 59 নম্বর আয়াতে আছে। মুস্তাহিদ ইমামগণের ভিন্ন ভিন্ন মীমাংসা ভিন্ন ভিন্ন ইসলামী শরীয়তের দলিল। সুতরাং হানাফি মাযহাব মতে যারা নামাজ পড়বে তার জন্য মীমাংসা হল মুক্তাদি অবস্থায় সূরা কেরাত পড়বে না, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহির মাযহাব মতে যারা নামাজ পড়বে তাদের মীমাংসা হল এরা সূরাতুল ফাতিহা পড়বে, কিন্তু যারা কোন মাযহাব মানে না এরা সূরাতুল ফাতিহা পড়লেও আর জবাব দিতে হবে, কোন দলিলের দ্বারা পড়লা তুমি না পড়লেও জবাব দিতে হবে, কোন দলিলের দ্বারা সারলা তুমি। হানাফি মাযহাব মতে যারা নামাজ পড়ে এরা এরা জবাব দিবে আল্লাহর কাছে, আল্লাহ ফাইন তানাতাকুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল বলে আপনি কোরআনে বলে দিয়েছিলেন যে মুস্তাহিদ ইমামগণের ভিন্ন ভিন্ন মীমাংসা ইসলামী শরীয়তের দলিল। সুতরাং ইমাম আবু হানিফার মীমাংসা মতো আমরা সূরায়ে ফাতিহা পড়িনি, শাফি মাযহাব মতে যারা নামাজ পড়ে তারা আল্লাহর কাছে জবাব দিবে হে আল্লাহ সূরায়ে নিসার 59 নম্বর আয়াতে আপনি ব্যক্ত করে দিয়েছিলেন মুস্তাহিদ ইমামগণের মীমাংসা ইসলামী শরীয়তের দলিল, সুতরাং মুস্তাহিদ ইমাম শাফির মীমাংসা মতো আমরা ইমামের পিছনে সূরাতুল ফাতিহা পড়েছি। কিন্তু যারা না মানে কোন মাযহাব না মানে কোন ইমাম এরা সূরায়ে ফাতিহা পড়লেও জবাব দিতে পারবে না, কার কথায় বলল সালেও জবাব দিতে পারবে না, কার কথায় সাল। এই জন্য আমাদের ভালোরকম স্মরণ রাখা দরকার যে ইসলামের বিধিবিধান শুধু কোরআনের দ্বারা প্রমাণিত হয় না, শুধু হাদিসের দ্বারা প্রমাণিত হয় না, উম্মতের ইজমার দ্বারাও ইসলামের বিধান প্রমাণিত হয়, এবং মুস্তাহিদ ইমামগণের মাযহাবের ইমামগণের মীমাংসার দ্বারাও ইসলামের বিধান প্রমাণিত হয়। এই কথাগুলি সূরা নিসার কত নম্বর আয়াতে আছে? এবার আমি কয়েকটা উদাহরণ দেবো আপনাদের। কোরআনের আয়াতের দ্বারা যে সমস্ত বিধান প্রমাণিত হয় এর মধ্যে একটা হল রমজান মাসে রোজা রাখা ফরজ। রমজান মাসে রোজা রাখা ফরজ, এটা ইসলামের একটা বিধান। কোন দলিলের দ্বারা প্রমাণিত? প্রথম দলিল আল্লাহ কিতাব কোরআনের দ্বারা প্রমাণিত। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা বিহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাজ্জিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াতুম। রমজান মাস কুরআন নাযিলের মাস, এক বিশেষ ব্যাখ্যা মত রমজান মাস কুরআন নাযিলের মাস, তোমাদের যেই রমজান মাস পারে তার জন্যই রোজা রাখা ফরজ হবে। বুঝে থাকলে রমজান মাসে রোজা রাখা ফরজ, এই কথাটা ইসলামের একটা বিধান। কিসের দ্বারা প্রমাণিত? কুরআনের দ্বারা প্রমাণিত। এবার আসে পাঁচ বেলার নামাজ। এই পাঁচ বেলার নামাজের বিষয় আছে যা কোরআনে অসুস্পষ্টভাবে বর্ণিত নাই, রসুলের হাদিসে অসুস্পষ্টভাবে বর্ণিত নাই, সেই সমস্ত বিষয়ের মীমাংসার জন্য আমরা যাব কোথায়? আল্লাহ বলে দিয়ে দেবেন 60 নম্বর আয়াতে, উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত আছে কিনা দেখো, সেখানে সেখান থেকে ফয়সালা গ্রহণ করো। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রসুলের প্রথম খলিফা কে হবেন, এই প্রশ্নের জবাব যেমন কোরআনের কোন আয়াতে নাই, ঠিক তেমনি ভাবে রাসুলের কোন হাদিসে অসুস্পষ্ট ভাবে রাসুলের প্রথম খলিফা কে হবে, এই প্রশ্নের জবাব রাসুলের কোন হাদিসেও নাই। এই জন্য রাসুলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম একাধারের 3 দিন পর্যন্ত এই বিষয়ে সিদ্ধান্তের জন্য গবেষণা করলেন, আলোচনা করলেন, পরামর্শ করলেন, বাকিতন্ডা করলেন, তর্ক বিতর্ক করলেন একাধারের 3 দিন পর্যন্ত যে রাসুলের খলিফা প্রথম খলিফা কাকে ধার্য করা যায়। বলুন কোরআনে যদি সুস্পষ্ট সমাধান থাকত তাইলে মীমাংসার জন্য 3 দিন পর্যন্ত পরামর্শ লাগত, রাসুলের হাদিসে যদি সুস্পষ্টভাবে মীমাংসা থাকত তাহলে 3 দিন পর্যন্ত সাহাবাগণের পরামর্শ করা লাগত। যেহেতু রাসুলের প্রথম খলিফা কে হবে এই প্রশ্নের জবাব না আছে কোরআনের কোন আয়াতে, না আছে রাসুলের কোন হাদিসে, এই জন্য সাহাবায়ে কেরাম সম্মিলিতভাবে দীর্ঘ 3 দিনের গবেষণার পর সিদ্ধান্ত গ্রহণ করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আল্লাহ রাসূল জীবন দশায় তার অন্তিম শয্যায় শায়িত অবস্থায় নামাজের জমাতের জন্য ইমাম নিযুক্ত করেছিলেন, এর দ্বারা প্রমাণ হল রাসূলের অবর্তমানে খেলাফতের জন্য হযরত আবু বকর যুক্ত। হাদিসের আলোকেই বের করলেন কিন্তু ব্যয় করলেন গবেষণা করে, এইভাবে কোরআন হাদিসের আলোকে গবেষণা করে কোন সিদ্ধান্ত বের করতে গিয়ে যারা গবেষণা করলেন সবাই যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্তে বুঝতে পারেন এটাকে উম্মতের ইজমা বলা হয়। সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত করলেন যে আবু বকর রসুলের জীবন দশায় রসুলের মুসল্লায় দাঁড়িয়ে মুসল্লিদের নামাজের জমাতের ইমামতির দায়িত্ব পেয়েছিলেন, সেই আবু বকর রসুলের অবর্তমানে রসুলের খেলাফতের দায়িত্ব প্রাপ্ত। এটা কোরআনের আয়াতের দ্বারা প্রমাণ সাব্যস্ত হইল, না রসুলের হাদিসের দ্বারা সাব্যস্ত হইল, না সাহাবায়ে কেরামের ইজমার দ্বারা। তুমি যে কোরআন হাদিস ছাড়া আর কিছু মানো না, এবার তুমি বলো তো আবু বকরকে রসুলের প্রথম যোগ্য খলিফা মানো কি না মানো না বলো। যদি বলো আবু বকরকে আমি রসুলের প্রথম যোগ্য খলিফা মানি না, যেহেতু এই কথা কোরআনে নাই, যেহেতু এই কথা হাদিসে নাই, তাহলে তোমার মতো পথভ্রষ্ট গুমরা আর কেউ হতে পারে না। হযরত ইসলামী আকাইদের কিতাবে লেখা আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা রসুলের প্রথম যোগ্য খলিফা বলে বিশ্বাস করবে না তাদের আকীদা বাতিল, তারা ভ্রান্ত মতবাদী, তারা পথভ্রষ্ট, তারা গুমরা। কাজেই আবু বকরকে যদি রসুলের প্রথম যোগ্য খলিফা মানো না তাহলে তোমার মতো গুমরা আর কেউ হতে পারে না, তোমার মতো পথভ্রষ্ট আর কেউ হতে পারে না। আর যদি বলো আবু বকরকে রসুলের প্রথম যোগ্য খলিফা মানি, বলো কোন দলিলের দ্বারা মানলে? কুরআনেও তো নাই, হাদিসেও নাই, বলে ইজমার দ্বারা মেনেছি। তাহলে প্রমাণ হয়ে গেল, সাব্যস্ত হয়ে গেল যে ইসলামী শরীয়তের বিধান শুধুমাত্র কুরআন এবং হাদিস নয়, উম্মতের ইজমা ও ইসলামী শরীয়তের বিধান সাব্যস্ত হওয়ার দলিল। কথা পরিষ্কার বুঝলেন কিনা? উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ইসলামের বিধান প্রমাণ হওয়ার সাব্যস্ত হওয়ার দলিল। এই ইজমা 3 প্রকার, ইজমা 3 প্রকার, ইজমার 3টা স্তর আছে। একটা হল সাহাবায়ে কেরামের ইজমা, আরেকটা হল মুজতাহিদ ইমামগণের ইজমা, আরেকটা হল উলামায়ে কেরামের ইজমা। সাহাবায়ে কেরাম যে ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন সেই ব্যাপারে কোন মুজতাহিদ ইমামের অধিকার নাই ইমত পোষণ করা। এই জন্যই সাহাবায়ে কেরাম যেহেতু ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত করেছেন একমাত্র আবু বকর রাসূলের প্রথম যোগ্য খলিফা, এই জন্য এই ব্যাপারে ইমাম আবু হানিফারও কোনো দ্বিমত নাই, ইমাম শাফিঈরও কোনো দ্বিমত নাই, ইমাম মালিকেরও কোনো দ্বিমত নাই, ইমাম আহমদ বিন হাম্বলেরও কোনো দ্বিমত নাই। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে আপনারা বলুন, সামনের কথাগুলি পরিষ্কারভাবে বোঝার জন্য। সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিলেন একমাত্র আবু বকর রাসূলের যোগ্য খলিফা, এই ব্যাপারে আবু হানিফা দ্বিমত করলেন না কেন? অধিকার নাই। আবু হানিফা দ্বিমত করলেন না কেন? অধিকার নাই। সাহাবায়ে কেরামের ইজমার বিপরীতে দ্বিমত করার অধিকার কোন মাযহাবের ইমামের অধিকার নাই। এই জন্য ইমাম আবু হানিফার দ্বিমত নাই, ইমাম শাফিঈর দ্বিমত নাই, ইমাম মালিকের দ্বিমত নাই, ইমাম আহমদ বিন হাম্বলের দ্বিমত নাই। কেন দ্বিমত নাই? সাহাবায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, এখানে অন্য কোন মুজতাহিদের দ্বিমত করার অধিকার নাই। যে ব্যাপারে কোরআনে সিদ্ধান্ত আছে সেই ব্যাপারে সকলে মিলে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নাই। কোরআনের ফয়সালাই ফয়সালা, যে ব্যাপারে হাদিসে সিদ্ধান্ত আছে সেই ব্যাপারে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নাই, হাদিসের ফয়সালাই ফয়সালা। কিন্তু যেই ব্যাপারে কোরআনেও সিদ্ধান্ত নাই হাদিসেও সিদ্ধান্ত নাই সেই ব্যাপারে আপনি আমল করবেন কিভাবে? কোরআন বলে দিয়েছে, সূরা নিসা 7 নম্বর আয়াত বলে দিয়েছে, রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস বলে দিয়েছে, যেই ব্যাপারে মীমাংসা কোরআনে না পাও, যেই ব্যাপারে মীমাংসা হাদিসে না পাও, সেই ব্যাপারে তোমরা কোরআন হাদিস যারা জানে এবং বুঝে, কোরআন হাদিস যারা জানে এবং বুঝে, তোমরা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সিদ্ধান্ত বের করো। এই গবেষণার নাম ইস্তিহাদ, গবেষণা যারা করেন তাদের নাম মুজতাহিদ। এইরকম গবেষক ছিলেন, এইরকম মুজতাহিদ ছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ। হাদিস শরীফে একটা ঘটনা আছে বিস্তারিত, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান দেশের গভর্নর নিযুক্ত করে যখন পাঠাচ্ছিলেন, তখন রাসূল মুআজকে জিজ্ঞাসা করলেন, মুআজ তুমি ইয়ামান দেশের লোকজনকে সমাধান দিবে কিসের দ্বারা? মুআজ বলেন আল্লাহর কোরআনের দ্বারা। রাসূল বলেন আল্লাহর কোরআনে যদি কোনো বিষয়ের সমাধান না পাও, মুআজ বলেন রাসূলের হাদিস দ্বারা সমাধান দিব। যেই ব্যাপারে কোন সমাধান কোরআনে পাবো না সেই ব্যাপারে রাসূলের হাদিসের দ্বারা সমাধান দেব। রাসূল সাথে সাথে জিজ্ঞাসা করে মুআজকে, হে মুআজ এমন কোন বিষয় যদি তোমার সামনে আসে যে বিষয়ের সমাধান কোরআনেও না পাও হাদিসেও না পাও, তখন কি করবে? মুআজ বলেন তখন আমি কোরআন হাদিস এর আলোকে গবেষণা করে সিদ্ধান্ত বের করে দেব। তখন আল্লাহ রাসূল খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তার একথা সমর্থন দিয়েছে। পরিষ্কার হইল কিনা হাদিসের দ্বারাও যে ব্যাপারে সমাধান কোরআনে পাওয়া যাবে না, যে ব্যাপারে সমাধান হাদিসে পাওয়া যাবে না, সেই ব্যাপারে সমাধান গবেষণা বের করবেন কারা? কোরআন হাদিস জানেন এবং বুঝেন যারা। এই কথাটা আমাদের সারা জীবন মনে রাখতে হবে, যে বিষয়ে কোরআন হাদিসে সমাধান পাওয়া যায় না সেই বিষয়ে সমাধান বের করে দিবেন কারা? কোরআন হাদিস জানেন এবং বুঝেন যারা। বর্তমান দুনিয়াতে এমন একজন আলেম নাই যিনি যত হাদিসের দ্বারা রাসূলের বিধান প্রমাণিত হয় সবগুলি হাদিস জানেন এমন একজনও নাই। হাদিসের কিতাব খুলে দেখে দেখে হাদিস বলতে হবে, নিজের জানার থেকে বলতে পারবেন না। তাহলে বর্তমান দুনিয়াতে বিধান সংক্রান্ত সবগুলি হাদিস জানেন এমন একজন আলেমও নাই। এমন অবস্থায় আমাদের করতে হবে কি? যারা জানতেন তাদেরকেই ফলো করতে হবে। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি জানো না তাহলে যারা জানে তাদেরকে ফলো করো। আবু হানিফা সবগুলি হাদিস জানতেন, যে হাদিসের দ্বারা বিধান প্রমাণ হয়, যত হাদিসের দ্বারা ইসলামের বিধান প্রমাণ হয় সবগুলি হাদিস ইমাম শাফিঈ জানতেন, যত হাদিসের দ্বারা ইসলামের বিধান জানতেন সবগুলি হাদিস ইমাম মালিক জানতেন, যত হাদিসের দ্বারা ইসলামের বিধান প্রমাণ হয় সবগুলি হাদিস ইমাম আহমদ বিন হাম্বল জানতেন। তারা শুধুমাত্র মুস্তাহিদ ইমাম ছিলেন না, তারা এক একজন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, তারা হাদিসের জ্ঞানে জ্ঞানী ছিলেন। হযরত ইমাম আবু হানিফার লিখিত হাদিসের কিতাবের নাম মসনদে আবি হানিফা, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহির লিখিত হাদিসের কিতাবের নাম কিতাবুল উলুম, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির লিখিত হাদিসের কিতাবের নাম মুআত্তায়ে মালিক, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির লিখিত হাদিসের কিতাবের নাম মসনদে আহমদ ইবনে হাম্বল। বুঝে থাকতে বলুন ইমাম আবু হানিফা মসনদে আবি হানিফা লিখেছেন হাদিস না জানার কারণে। তিনি হাদিস জানতেন কিনা? আবু হানিফা হাদিস জানতেন, এই জন্য হাদিসের কিতাব লিখতে পেরেছেন। ইমাম শাফিঈ হাদিস জানতেন, এই জন্য হাদিসের কিতাব লিখতে পেরেছেন। ইমাম মালিক হাদিস জানতেন, এই জন্য হাদিসের কিতাব লিখতে পেরেছেন। আহমদ বিন হাম্বল হাদিস জানতেন, এই জন্য হাদিসের কিতাব লিখতে পেরেছেন। সুতরাং যে সমস্ত আয়াতের দ্বারা ইসলামের বিধান প্রমাণ হয়, যে সমস্ত হাদিসের দ্বারা ইসলাম এর বিধান প্রমাণ হয়, ওই আয়াতগুলি আর ওই হাদিসগুলি যারা জানে এবং বুঝে তাদের দায়িত্ব হল যে সমস্ত বিধান কোরআনে হাদিসে পাওয়া যায় না ওই সমস্ত বিধান গবেষণা করে বের করা। বুঝে থাকতে বলুন, যে মনে চায় সেই গবেষণা করবে না, যারা কোরআন হাদিস জানে এবং বুঝে, কোরআন হাদিস যারা জানে এবং বুঝে। আমার কথা বুঝে থাকতে বলুন, ইমাম আবু হানিফা কোরআন হাদিসের সেই অংশগুলি জানতেন এবং বুঝতেন কিনা? ইমাম মালিক রহমতুল্লাহ জান জানতেন এবং বুঝতেন কিনা, ইমাম শাফি রহমতুল্লাহ আলী জানতেন এবং বুঝতেন কিনা, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলী জানতেন এবং বুঝতেন কিনা, এই জন্য আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহী তাফসীরে মাআরিফুল কুরআনে লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা হল সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার ব্যাখ্যা হল ত্রিশ পারা কুরআন, ত্রিশ পারা কুরআনের ব্যাখ্যা হল রাসুলের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার, আর রাসুলের হাদিসের ভান্ডার হল চার গ্রামের চার, রসুলের সমস্ত হাদিসের ভান্ডারের ব্যাখ্যা হল চার মজহাবের চার ইমামের চার মজহাব। আবার বলছি, বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাখ্যা হল সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার ব্যাখ্যা হল ত্রিশ পারা কুরআন, ত্রিশ পারা কুরআনের ব্যাখ্যা হল রাসুলের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডার, রসুলের লক্ষ লক্ষ হাদিসের ভান্ডারের ব্যাখ্যা হল চার ইমামের চার মজহাব, রসুলের সমস্ত হাদিসের ব্যাখ্যা হল চার ইমামের চার মজহাব। যেমন ধরুন একটা একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে, হাদিস শরীফের উল্লেখ আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন, প্রত্যেক নামাজের জমাতের সময় রাসুল আমাদেরকে গুরুত্বপূর্ণভাবে কাতার সোজা করাইতেন, কাতার সোজা করতে বড় গুরুত্ব দিতেন, কাজে আমরা রাসুলের নির্দেশ মতো কাতার সোজা করতাম কিভাবে, পরস্পরে পরস্পরের কাঁধের সাথে কাঁধ মিলাইয়া এবং পায়ের সাথে পা মিলাইয়া কাতার সোজা করতাম। এটা হল হাদিস, এটা হল হাদিসের হাদিসের তর্জমা, যে রসুল নির্দেশ দিতেন কাতার সোজা করার জন্য, আর সাহাবায়ে কেরাম কাতার সোজা করতেন দুইটা জিনিস মিলাইয়া, একটা হল পরস্পরের কাঁধের সাথে কাঁধ মিলাইয়া আর একটা হল পরস্পরের পায়ের সাথে পা মিলাইয়া, কথা বুঝলেন কিনা? কিন্তু দুই পায়ের উদ্যমানে কি পরিমাণ পাক কাটতে হবে এই প্রশ্নের জবাব কোনো হাদিসে নাই, এই প্রশ্নের জবাব কোনো হাদিসে নাই। এবং সমাধান আনবেন প্রত্যেকে, আমার এতক্ষণের কথা বুঝলে বুঝে থাকতে হলেও যেই প্রশ্নের সমাধান পরিষ্কারভাবে কোরআনে পাওয়া যায় না, যেই প্রশ্নের সমাধান পরিষ্কারভাবে হাদিসে পাওয়া যায় না, সেই প্রশ্নের সমাধান পাবেন কোথায়? কোরআন হাদিস যারা জানেন এবং বুঝেন তাদের ব্যাখ্যা, কোরআন হাদিস যারা জানেন এবং বুঝেন তাদের ব্যাখ্যা। এই ব্যাখ্যাটার নাম ওই ইচ্ছা, এই ব্যাখ্যাটার নাম ওই গবেষণা। মুস্তাহিদ ইমাম এবং গবেষণাগারে বের করেছেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেন, রাসুলের নির্দেশ মতো আমরা কাতার সোজা করতাম, কাঁধে কাঁধ মিলাইয়া এবং পায়ে পা মিলাইয়া। এই হাদিসের ভিত্তিতে, এই হাদিস দিয়া দলিল দিয়া বর্তমান সমাজের কিছু লোক দুই পা অস্বাভাবিকভাবে সরাইয়া নামাজে দাঁড়ায়, অস্বাভাবিকভাবে দুইটা পা সরাইয়া দাঁড়ায়। যখন জিজ্ঞাসা করা হয় এই পা সরানি পাইলা কোথায়, বলে হাদিসে আছে না পায়ে পা মিলাইয়া, এই জন্য তোমার পায়ের সাথে আমার পা লাগাইয়াছিলাম। মিলানি অর্থ কি লাগানি? মিলানি অর্থ যদি লাগানি হয় তাহলে দেখুন হাদিসের মধ্যে আগের পায়ে পা মিলাইয়া কথা বলা হয়নি, আগে কাঁধ মিলাইয়া বলা হচ্ছে। হাদিস শরীফে বলা হচ্ছে হযরত আনাস বলেন, আমরা কাঁধে কাঁধ মিলাইয়া কাতার সোজা করতাম এবং পায়ে পা মিলাইয়া। হাদিসটা বুঝে থাকলে বলুন, পা মিলানির কথা হাদিসে আগে বলা হয়েছে না কাঁধ মিলানির কথা আগে বলা হয়েছে? এখন মিলানি অর্থ তুমি কি বুঝো? তুমি দেখছেন দুইটা সরাইছ, তুমি মিলানি বলতে কি বুঝো? কাঁধ কাঁধ আগে মিলাইয়া আসো তারপরে পা মিলাও, কাঁধে মিলানি অর্থ যদি হয়ে দাঁড়িয়ে যাওয়া তাহলে তোমার ডান সাইডের সাইডম্যানের কাঁধের সাথে তোমার ডান কাঁধ লাগাইয়া দেওয়া, বাম সাইডের সাইডম্যানের সাথে তোমার বাম কাঁধ লাগাইয়া দেওয়া, দুই পাশের দুজনের কাঁধের সাথে তোমার কাঁধ যখন লাগাইয়া দিবা তখন দেখো তো তোমার ঠেক সরানি যারা কি বলি না তাকে, কথা বুঝতে পারলেন কিনা? আর যদি বলো যে মিলানি অর্থ বলা না, মিলানি অর্থ বলা দরকার, তাহলে কাঁধে কাঁধে যখন কাঁধে করা দরকার হবে কাছাকাছি করে লাগানো ব্যবস্থা আমি করে দিই। মজহাব শব্দের অর্থই ভয়, যখন কোরআনে সমাধান পাওয়া যায় না, যখন হাদিসে সমাধান পাওয়া যায় না, এর মানে হল এমন আমল করার কোন পথ নাই। মুস্তাহিদ ইমামগণ ব্যাখ্যা বিশ্লেষণ করে পথ বের করে দেন, এইভাবে নামই মজহাব। তারা যে পথ বের করে দেন সেই পথের নামই মজহাব। ইমাম আহমদের ভাবনের আসল বদলে দুরো হাদিস আমল করার পথ বের করে দিই। সিনাই হাত বাঁধার হাদিসটা আমল করবেন মেয়ে কেরা, আর নারীর নিচে হাত বাঁধার হাদিসটা আমল করবেন পুরুষেরা। দুরো হাদিস মানা হলো না মজহাব না মানার কারণে, না মজহাব মানার কারণে। সুতরাং যারা মজহাব মানে না তাদের পক্ষে হাদিস মানার কোন পথ নাই, যারা মজহাব মানে না তাদের জন্য হাদিস মানার কোন পথ নাই। তাই বলতেছিলাম ইসলামী শরীয়ত শুধু কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত হয় না, ইসলামী বিধিবিধান প্রথমত কোরআনের দ্বারা প্রমাণ হয়, দ্বিতীয়ত হাদিসের দ্বারা প্রমাণ হয়, তৃতীয়ত ইজমার দ্বারা প্রমাণ হয়, চতুর্থত কিয়াসের দ্বারা প্রমাণ হয়।